وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ও মুহতারাম হযরাত মুরব্বিয়ানে কিরাম অধিকার মুসল্লিয়ানে আজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমরা শানে রাসূল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবার জন্য সময় নির্বাচন করেছেন, স্থান নির্বাচন করেছেন, বংশ নির্বাচন করেছেন, এমন কি তার স্ত্রী, তার মা এবং তার সাহাবী পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার যে ফজিলত, এটা আমরা সামান্য আলোচনা করেছি। উদ্দেশ্য এই, যাতে করে ইহুদি খ্রিস্টানদের মতো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে আল্লাহর আসনে বসিয়ে না দিই, আর অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যে মর্যাদা তার থেকে আমরা নিচে না চলে যাই। এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা ঈমান গ্রহণ করার জন্য দুইটা সাক্ষী দেই, একটা হচ্ছে তাওহীদের সাক্ষী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয়টা হচ্ছে রেসালাতের সাক্ষী ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তিনি আল্লাহ নন, কাজী আল্লাহর সঙ্গে মিলানো যাবে না। এই জন্য আমরা বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম যে আজকে আমাদের সমাজে একদল মানুষ প্রশ্ন করে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, যদি বলেন মাটির তৈরি খুশি হবে না, যদি বলেন নূরের তৈরি এবং তা আবার আল্লাহর জাতের নূরের তৈরি তাহলে খুব খুশি। কারণ যদি বলেন নূরের তৈরি সাধারণ নূরের, তো ফেরেশতা নূরের তৈরি, তাহলে নবীকে কি তারা ফেরেশতা বলতে চায়? ফেরেশতা বললে নবীর মর্যাদা বাড়ানো যাবে না, বরং কি হবে আরো। কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকের নাম কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, গঠনের দিক থেকেও সবচেয়ে সুন্দর গঠন মানুষের। আবার সম্মানের দিক থেকেও আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুতরাং ফেরেশতা বললে নবীর মর্যাদা বাড়বে না, ছোট হবে আরো। তাহলে কি করতে হবে? নূরের তৈরি মানতে হলে ফেরেশতা বলা যাবে না, তাহলে বলতে হবে ওই নূরের তৈরি যে নূর দিয়ে আল্লাহ তৈরি, আল্লাহ যে নূরের। ও আমার ভাইয়েরা, আল্লাহর নূর থেকে যদি রাসূলের নূরকে আলাদা করো, বিচ্ছিন্ন করো, তার আল্লাহর অংশ, আল্লাহর কি অংশ হয়ে গেল, আল্লাহ বানানো হলো। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমপর্যায়ে সমতুল্য কেউ হতেই পারে না। আল্লাহ হচ্ছেন খালেক, আল্লাহ কি? আর আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো কি? মাখলুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আপনি কোন ভাগে নেবেন, খালেকের ভাগে না মাখলুকের ভাগে? যদি বলেন মাখলুক, তাহলে আসুন, মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন কে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে আর কি উপরে যাওয়ার কোনো সুযোগ আছে? উপরে যেতে যেতে আপনি জিরো পয়েন্টে চলে গেছেন, এরপরে গেলে পরে সেইটা কার মর্যাদা? তাহলে আমরা কি মাখলুকের মর্যাদার থেকে অতিক্রম করে আল্লাহর রাসূলকে আল্লাহর মর্যাদায় নিয়ে যাব, না মাখলুকের মধ্যে রাখবো? তাহলে বোঝা গেল এর চেয়ে বড় আর কোনো মর্যাদা মাখলুকের জন্য নাই। লা ইয়ুমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, হে নবী আপনার প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না। নাহুসনাস গায়াতে দারাত নাসাদিরা সখন পায়া বমিরাদ তুষ্ণা মুস্তাসকি ওয়াদরিয়া হাম চুনা বাকি, আমাদের কবিতার আমাদের কথার কোনো শেষ নেই, হে নবী আপনার সৌন্দর্যেরও কোনো শেষ নেই, আমাদের কথা বলতে বলতে শেষ হয়ে যাবে কিন্তু আপনার মর্যাদা বরণ করা শেষ হবে না। এই জন্য প্রশংসা অনেকেই করেছেন, আমি গত জুমায় বিষয়গুলো আলোচনা করেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আম্মাদান আয়েশার কাছে লোকেরা গেল যে চরিত্র সম্পর্কে একটু বলুন, কারণ মানুষের আসল চরিত্র সম্পর্কে সবচেয়ে ভালো জানে কে? স্ত্রী, তার কাছে কিছু গোপন থাকে না। সাহাবীরা সেজন্য চলে গেলেন আল্লাহর নবীর স্ত্রী আয়েশার কাছে। আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও সাহাবীরা তোমরা কি কোরআনুল কারীমকে পড়ো না? মানে হ্যাঁ তা তো পড়ি। বললেন খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা আছে, কবিতা লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, আমার ঘরেও একটা সূর্য উদয় হয় আর আসমানেও একটা সূর্য উদয় হয়, কিন্তু পার্থক্য হচ্ছে এই, আসমানের সূর্য উদয় হয় ফজরের পরে, আমার সূর্য উদয় হয় এশার অন্ধকারের পরে। তার মানে যখন দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল, মারামারি খুনাখুনি ছিল, রাহাজানি হত্যা ধর্ষণ লুণ্ঠন ছিল, এই অন্ধকারের যুগে তিনি আবির্ভাব ঘটল তার, তিনি অন্ধকারের সময় উদয় হলেন এবং তার কারণে তার দাওয়াতে সাড়া দিয়ে যাদের নিজের পথের দিশা ছিল না সেই লোকগুলো আল্লাহর পথের দিশারি হয়ে গিয়েছে। দুরফেশানি নে তেরি পতরু কো দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া খুদ না থে জো রাহ পর ঔরোঁ কে হাদি বন গয়ে ক্যা নজর থি জিসনে মুরদো কো মসীহা কর দিয়া। ঈসা আলাইহিস সালাম কুম্বে ইজনিল্লাহ বলে মুর্দার খাড়া হতো, আর আমাদের নবী পথভ্রষ্ট লোকদেরকে পথের দিশা দিয়ে জীবিত করেছেন, এবং এমন জীবিত করলেন যে তারা খালি দিশা পেয়ে গেছে তা না, বরং তারা অন্যকে দিশা দেওয়ার মতো হাদি বনে গেছিল। এরকম প্রশংসা অনেকেই করেছেন। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করেছেন, ওয়াহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিত্তা মুবাররাআম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিত্তা কামা তাশাউ। হে নবী, আপনার মতো সুন্দর কোন মানুষকে কোন মেয়ে লোক কোনদিন জন্ম দেয় নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি, আর আপনার মতো সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চোখ দেখে নাই। কুলিত্তা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনাকে আপনার রব সৃষ্টি করেছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনার আগের পিছের যত গুনাহ সবগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এত প্রশংসা করেছেন, কাজে প্রশংসা করে নবীর শ্বাস করা যাবে না, কিন্তু সেই প্রশংসা করতে করতে গিয়ে যেন আমরা আল্লাহর সীমানা অতিক্রম না করি, মাখলুকের সীমানার থেকে খালেকের সীমানায় গিয়ে না পড়ি। যদি আল্লাহর পর্যন্ত পৌঁছাইয়া দেই তাহলে এটাকে বলে শিরিক। এটা কি বলবে? আজকে এরকমই আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে ইলমুল গায়ব। আমার দেশে একদল আলেম এবং মুসলমান দাবি করে মুসলিম, এদের বক্তব্য হচ্ছে আল্লাহর নবী আলেমুল গায়ব, আলেমুল গায়ব, গায়ব জানেন। এই জন্য প্রথমে আলেমুল গায়বের বিষয়টা ক্লিয়ার করব, আলেমুল গায়ব কাকে বলে। আলেমুল গায়ব মানে হচ্ছে, আলেম মানে জ্ঞাত, যে জানে, আর গায়ব মানে হল অদৃশ্য, অর্থাৎ যিনি অদৃশ্যের সব কিছু জানেন তাকে বলা হয় কি, নিজের থেকে জানে। যে আর যদি কেউ জানাবার পরে জানে তাকে কি আলেমুল গায়ব বলবে? আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটলো বরগুনাতে, আপনি এখানে বসে কারো থেকে জানেন নাই, আন্দাজে এমনি বললেন, জানলেন, এটাকে আলেমুল গায়ব বলা হয়। আর যদি একজনে খবর দিল যে বরগুনা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে আপনি কি করবেন, জানলেন, পত্রিকার মাধ্যমে জানলেন, এটাও কিন্তু গায়েবের খবর, আপনি দেখেন নাই। কিন্তু এই যে গায়েবের খবরটা আপনি জানলেন, এজন্য কি আপনাকে আলেমুল গায়ব বলা হবে? খুব খেয়াল করবেন, আলেমুল গায়েব বলা হয় যে নিজের থেকে একটা অদৃশ্য জিনিসকে জানতে পারে। এজন্য কারো বলার প্রয়োজন হয় না, খবর দেওয়ার প্রয়োজন হয় না, নিজের পক্ষ থেকে দেখে এবং শুনে এরকম ভাবে যে জানে তার নাম কি? এই অর্থে আলিমুল গায়ব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একমাত্র আলিমুল গায়ব কে? এটা আল্লাহর খাস সিফাত। এখন যদি কেউ মনে করে আল্লাহর নবীরা গায়ব জানে, তাহলে সে আল্লাহর এই বিশেষ বিশেষণে, আল্লাহর এই সিফাতে নবীদেরকে শরিক করলো, এর নাম শিরিক। এর নাম কি? ওলিরা গায়েব জানে, সব দেখে, আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখে, এরকম যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে কোনো ওলি সম্পর্কে, সে ওলিদেরকে আল্লাহর ওই বিশেষ গুণের মধ্যে নিয়ে বসাইয়ে দিল, এটাকে বলে শিরিক ফিল আসমা ওয়া সিফাত। কি বলে? আল্লাহর গুণের মধ্যে, আল্লাহর নামের মধ্যে গিয়ে অংশীদার বানানো। এই জন্য তাওহীদের বিপরীত শিরিক। তাওহীদের বিপরীত কি? তাওহীদ যেমন তিন প্রকার, তাওহীদ আল উলুহিয়াত, আল্লাহর উলুহিয়াতের মধ্যে আল্লাহর এককত্ব বজায় রাখা, তাওহীদ ফিল রুবুবিয়াত, আল্লাহর রবের ক্ষেত্রে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতা, এ সমস্ত বিষয়গুলোতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা, এটা তাওহীদ আর রুবুবিয়াত। আর তিন নম্বর বিষয় হল তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং আল্লাহর গুণের মধ্যে কাউকে শরীক না করা, এটা তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত। এই তাওহীদ সম্পর্কে তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে আলোচনাই নাই, আপনারা তো মাশাআল্লাহ এখানে যারা মুসল্লি তারা এগুলো ক্লিয়ার জানেন। এই তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম এবং আল্লাহর গুণের মধ্যে কাউকে অংশীদার না বানানো। এখন যদি কেউ বলে নবীরা গায়েব জানেন, আলেমরা গায়েব জানেন, পীর সাহেবরা গায়েব জানেন, তাহলে সেই ব্যক্তি নবীদেরকে, ওলিদেরকে, বুজুর্গদেরকে কার আসনে বসাইল? এটা শিরিক ফিস সিফাত। এটা কি? আল্লাহর গুণের মধ্যে অংশীদার বানানো, এটা জায়েজ না হারাম? এবারে আমরা বলেছি, খুব খেয়াল করবেন, আমি বলেছি আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গায়ব, আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গায়ব মানে নিজের থেকে জেনে শুনে, নিজের থেকে দেখেন, নিজের থেকে শুনেন, এই অর্থে কারো খবর দেওয়ার দরকার নাই, এই অর্থে আলেমুল গায়ব একমাত্র কে? এই অর্থে আর কোন নবী রসুল আলেমুল গায়ব হতে পারে না। নবীরা জানেন, কোত্থেকে জানেন? আল্লাহ জানানোর পরে জানেন, এরকম জানানোর পরে জানলে তাকে আলেমুল গায়ব বলে না। কি বলে না? এরকম আমরা অনেক কিছু জানি, আমরা জানি জান্নাত আছে, জানি কিনা? এটাকে আমরা দেখেছি, আমরা শুনে বলি, নবীদের থেকে শুনেছি, কোরআনে আছে। এখন যদি বলেন কারো থেকে শুনে যদি জানে তাহলে আলেমুল গায়ব, তাহলে মাশাআল্লাহ আপনারা সবাই আলেমুল গায়ব। কি জন্য? আপনারা সবাই বিশ্বাস করেন বেহেশত আছে, দোজখ আছে, পুলসিরাত আছে, নবীকে আমরা দেখি নাই তাও কোরআন থেকে শুনেছি, তাহলে আল্লাহ আছেন। এই সবগুলো কি গায়েবের খবর না? এখন এইভাবে ধোকা দিয়ে আমার দেশে একদল আলেম প্রায় এখন মাহফিলে শোনা যায়, আব্বাল আখের সব কুছ জানে করিব বাঈদ, যেই টান দেয়, আমার তো গলা ভালো না, ওকে গলা আমার অনেক ভালো, টানের ঠেলায় পুরো মসজিদ নাচাই ফেলায়, গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবী জি, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাগাই দিলাম। আর পাবলিক যে নাচে, কারণ এত লম্বা গান আর ওদের গলার আওয়াজ মাশাআল্লাহ খুব সুন্দর, এই যে আউয়াল আখের সব কিছু জানে, বুঝতে পারে না কি বলছে? আউয়াল আখের মানে আদি অন্ত সব কিছু আল্লাহ রাসূল জানেন, চালাকিটা করলো কোন জায়গায় এইগুলো আপনারা বুঝবেন না। গায়েব কি খবর দেনেওয়ালা, বললো গায়েবের খবর দেয়, তা তো আমরা বলি, এইটা উর্দুতে বলে আর বাংলা বলে আল্লাহর নবী আলেমুল গায়েব। এসব বিষয়গুলো ধোকা দেওয়া হচ্ছে আমরা, সেজন্য এক্ষেত্রে বাড়াবাড়িও না, ছাড়া ছাড়িও না। আমি কথাটা বারবার বলছি, আল্লাহ তাআলা সব কিছু নিজের থেকে জানেন এবং শুনেন। একেবারে একটা পাতাও যদি সমুদ্রের তলে পড়ে, একটা পিঁপড়া যদি একেবারে আটলান্টিক মহাসাগরের নিচেও হাঁটে, আল্লাহ এটা জানেন কিনা? এটার নাম ইলমুল গায়ব। এটার নাম কি? আমরা মনে মনে যা কিছু কল্পনা করি এটা পর্যন্ত আল্লাহ জানেন, আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের কল্পনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এজন্য তিনি আলিমুল গায়ব, এটা কোরআনে বলা আছে। এখন এই অর্থে যদি কেউ অন্যকে আলেমুল গায়েব বলে, চাই সে নবীকে বলুক, রসুলকে বলুক, কোন মানুষকে বলুক, পীরকে বলুক, বুজুর্গকে বলুক, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। কি করলো? আল্লাহর কাছে কাল একটা, কাল কয়টা? সব বর্তমান, সব কি? আল্লাহর কাছে অতীত কাল নাই, ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে সবগুলো হাজির, আল্লাহ তারা সব দেখেন এবং শুনেন। আর মানুষের কাছে কাল তিনটা, কয়টা? অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীতকে ভুলে যায়, ভবিষ্যৎকে জানে না, আর বর্তমানকে বুঝে না, এর নাম কি? মানুষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কয়টা? এজন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অস্পষ্ট না, সব কিছু জানেন। এই রকম ভাবে আল্লাহ তাআলা যে নিজের থেকে নিজে সব কিছু জানেন, কারো বলার প্রয়োজন নাই, কারো খবর দেওয়ার প্রয়োজন নাই, এইরকম যিনি জানেন তাকে বলা হয় আলেমুল গায়ব। কোরআন বলছে সূরা হাসরের শেষের আয়াত, আলেমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আলেমুল গায়বি ওয়াস শাহাদা, দৃশ্য অদৃশ্য গায়ব সব কিছুর একমাত্র আলেম, একমাত্র আলিমুল গাইবে, আলিমুল গাইবে ওয়া শাহাদাতে, গায়েব মানে তো অদৃশ্য, শাহাদা মানে দৃশ্য, দৃশ্য অদৃশ্যর একমাত্র আলেম তিনি কে? যারা আরবি জানেন তারা ভালো করে বুঝবেন, এটা জুমলা ইসমিয়া, দুইটা মুআররাব বিল্লাম, এরপরে আবার আছে মাসকেন হুয়া, তার মানে একেবারে একমাত্র, শুধুমাত্র বাংলায় যত তাকিদ দেওয়া যায় একমাত্র শুধুমাত্র আলিমুল গায়েব হচ্ছেন কে? আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, তিনি একমাত্র রহমানুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে আসুন, অন্যরা জানে কিনা কোরআন কি বলে, আল্লাহ বলছেন সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিস ওয়া লা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বে, সমস্ত গায়বের চাবি কাঠি ইনদাহু তার কাছে, কার কাছে? আল্লাহর কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, কেউ জানে না ওই গায়েবকে ইল্লা হুয়া, একমাত্র তিনি ছাড়া। কথাটা এরকম বলতে পারতেন তিনি জানেন তা না বলে প্রথমে না পরে হা, এরকম এটাকে আরবিতে বলে হসর, কি বলে? যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা এরকম না বলে বলতে পারতেন আল্লাহ মৌজুদুন, আল্লাহ আছেন, বলতে পারতেন না, না আল্লাহ ইলাহুন, আল্লাহ আল্লাহ বলতে পারতেন, তা বলা হয় নাই। বলা হচ্ছে কি লা ইলাহা, আগে লা ইলাহা বর্জন বাদ, এরপরে ইল্লা হুয়া, তার মানে এক আল্লাহ ছাড়া আর কিছুই নাই। এইরকম নফিয়ার ইসবাত, না আর হার মাধ্যমে যে কথাটা বলা হয় এটা হলো এইটার মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে আর কিছু নাই। আল্লাহ বলছেন লা ইয়ালামুহা ইল্লা হুয়া, ওই গায়েবকে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন জানেন মা ফিল বাররি ওয়াল বাহরি, যা কিছু আছে স্থলে অথবা জলে, স্থলে বা জলে যা কিছু আছে, স্থলে যদি জঙ্গলের মধ্যে একটা পিঁপড়াও হাঁটে আল্লাহ তাআলা ওই পিঁপড়ার আওয়াজটা পর্যন্ত শুনেন এবং ওর কথা পর্যন্ত বুঝেন। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যদি গাছের থেকে একটা পাতা ছিঁড়ে পড়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটা জানেন, পাতাটা পড়ছে তার আওয়াজ কি তা দেখছেন, আল্লাহ তাআলা শুনছেন। আল্লাহ বলছেন ওয়া হাব্বাতিন ফি যুলুমাতিল আরদে, হাব্বাতিন মানে একটা দানা, সরিষার দানাও যদি রাতের অন্ধকারে গাছের থেকে পড়ে যায় তলায় আল্লাহ সেটা পর্যন্ত জানেন। ওয়ালা রাতাবি ওয়ালা ইয়াবিসিন, শুকনো আর ভিজা, তরুতাজা আর ভিজা, যা কিছু আছে সবগুলো, জীবিত বা মৃত সবগুলো আল্লাহ জানেন, কে জানেন? ইল্লা ফি কিতাবিম মুবিন, সব জানেন একমাত্র কে? এই অর্থে আলিমুল গায়ব, আল্লাহ ছাড়া আর কাউকে বলা যাবে না। কোরআনটা পড়লেই পরিষ্কার হয় মানুষ। এরপরে আরো আয়াত নেন, সূরা ইউনুসের 20 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ, ইন্নামা মানে নিশ্চয়ই, এর বাইরে আর কিছু নেই, ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়ব একমাত্র আল্লাহর, কার? ইলমুল গায়ব একমাত্র কার খাস সিফাত? আল্লাহর খাস সিফাত, আল্লাহর খাস বৈশিষ্ট্য, এইখানে অন্য কাউকে অংশীদার বানানো যাবে না। আল্লাহ বলছেন ফান্তাজিরু, এখন যারা বাড়াবাড়ি করো, নবী আলিমুল গায়ব বুজুর্গরা সব দেখে, আপনাকে দেখা মাত্র আমাদের পীর সাহেব কেবলা আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবেন, এই লোকটা মুসলিম না মুশরিক? আল্লাহ বলছেন এই সমস্ত লোকদের ব্যাপারে বলছেন ফান্তাজিরু ইন্নি মাকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষায় থাকো, আমি তোমাদের জন্য অপেক্ষায় রইলাম, সেদিন আসবে কিয়ামতের দিন, সূরা ইউনুসের 20 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা নামলের 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আপনাকে নিয়ে বাড়াবাড়ি করছে, ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, অলিরা গায়েব জানে, নবী আলিমুল গায়েব। এই রকম যারা বাড়াবাড়ি করছে, কুল আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ, আসমানে বা জমিনে যা কিছু আছে কেউ জানে না, ফেরেশতারা গায়েব জানে না, জিনেরা গায়েব জানে না, ভূতে গায়েব জানে না। অনেক আছে জিন হুজুর তাবে করে, কি করে জিন হুজুর দিয়ে সব বলে দেয়, ওই বেটা জিনে গায়েব জানে নাকি? আল্লাহ বলে কুল আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে বা জমিনে যা কিছু আছে কেউ গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র কে? জিনেরা গায়েব জানে? তাহলে ওই যে পিসাব বলে দেয় গরু নিয়ে আসতেছে, এই এই বর্ণের, এই বর্ণের গরু মুখ টুমুক, এগুলো কেমনে কি হলো? এগুলো ওই পীরের সাথেও একটা শয়তান আছে, আর যে গরু নিয়ে রওনা হয়েছে ওর সাথেও কি আছে? এই গরুওয়ালার শয়তানটাই গিয়ে পীরের শয়তানকে বলে দেয় যে গরু নিয়ে আসতেছে, এই বর্ণের গরু, এই কয়টা গরু, গরুর সাথে এই কয়টা মানুষ আছে। আর পীর ওখানে বসে বলে দেয়, কারণ গায়েব জানার মালিক একমাত্র কে? দুনিয়ায় কেউ গায়েব জানা, পীর গায়েব জানে না। এখন টিয়া পাখি ওরা গায়েব জানে, টিয়া পাখি দিয়ে হাত গোনায়। ওই যে আমাদের এখানে আসতে আগে আইসি আব্দুল্লাহ সে নাকি একবার মারছে একটা টিয়াওয়ালার থাপ্পড়, থাপ্পড় মারলো কি জন্য? আগে হাত গুনাইছে, হাত গুনে টুনে সে অনেক কিছু ভবিষ্যৎবাণী করছে, এরপরে টিয়াওয়ালাকে মারলো থাপ্পড়। থাপ্পড় মারলেন কি জন্য? তুই আমার হাত দেখে এত কিছু বলতে পারলি, তুই বলতে পারলি না যে এই হাতটা দিয়ে তোকে থাপ্পড় মারা হবে, এই হাতটা যে এক মিনিট পরে তোর গালে এত জোরে থাপ্পড় মারবে এটা বলতে পারলি না? আমার ভাইয়েরা, এই টিয়া পাখিওয়ালা গায়েব জানে, আরো কত কিছু গায়েব জানে না। এই আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, কুল আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমানে বা জমিনে যা কিছু আছে, এর মধ্যে কি কেউ বাদ আছে? না। নবী বাদ আছে? না। ওলি বাদ আছে? না। জিন ফেরেশতা কেউ গায়েব জানে? না। সুতরাং যারা বলে জিন হাজির করে তারপরে গায়েবের খবর দেয়, এই লোকগুলো মুসলিম না মুশরিক? পরিষ্কার আল্লাহর আসমা ও সিফাতের মধ্যে শিরিক করে মুশরিক হয়ে গেছে। قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله, হে নবী আপনি জানিয়ে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান সমূহে এবং জমিনে যা কিছু আছে যারাই আছে লা কেউ জানে না, আল গায়বা গায়েব জানে না, ইল্লাল্লাহ একমাত্র কে ছাড়া? এই ইল্লা যেখানে দেখবেন তার মানে আগে সব বাদ দিয়ে তারপরে একসেপ্ট একমাত্র এক আল্লাহ তাআলা, কে? আল্লাহ ছাড়া বাকি সব বাতিল। বাকি সব বাতিল হইলে নবীরা বাকি আছে? কাজেই যারা নবীর মর্যাদা বয়ান করতে গিয়ে নবীকে আলেমুল গায়েব বলে বিশ্বাস করে তারা মুসলিম না মুশরিক? এবারে সূরায় আরাফের সূরা আনআমের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, নবী আপনি আপনার বিষয়টা আরো পরিষ্কার করে বলুন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, হে নবী আপনি বলুন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলছি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর খাজিনা সমূহ আছে, আল্লাহর ধনভাণ্ডারের মালিক আমি, আমার নিয়ন্ত্রণে আমি কথা বলছি না যে আমার কাছে আসলে মুসলিম হইলে তোমরা ধনী হইয়া যাইবা। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, আপনি জানিয়ে দিন যে আমার কাছে ধনভাণ্ডারের মালিক আমি নই, আল্লাহর খাজানা, আল্লাহর ধনভাণ্ডারের নিয়ন্ত্রণ আমার কাছে নয়, আমার কাছে আসলে তুমি ধনী হইবে এমন কথা নাই, কিন্তু পীর জানে তার কাছে গেলে কি হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, লা আকুলু, আপনি বলে দিন, কুল আপনি জানিয়ে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলছি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডারের চাবিকাঠি রয়েছে, ওয়ালা আলামুল গায়ব, ওয়ালা আলামুল গায়ব, আর আমি জানি না গায়ব। কোরআন আয়াত পড়তেছি আমি, একেবারে নাম্বার বলে দিচ্ছি, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মিলেই দেখবেন, না মিললে আগামী জুমায় এই যে মেম্বারের সুন্দর হাতল আছে এসে বান্ধে রাখবেন মোটা রশি দিয়া। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, আমি এ কথাও বলছি না, আমি একজন ফেরেশতা, কথা বলছি না, আমি ফেরেশতা না, আমি মানুষ, আমি কি? যারা নবীকে মানুষ বলে তারা কি বলতে চায়? ফেরেশতা বলবে, আর নইলে কি বলতে হবে? এর বাইরে কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি জানিয়ে দিন, ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক, আমি বলছি যে আমি কোন ফেরেশতা নই, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে একটা জিনিস শুনো, আমি ইন আত্তাবিউ, আমি নিজের থেকে কোনো কথা বলি না, নিজে কিছুই জানি না, নিজে কোনো কথা তোমাদের বলি না, ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যা ওহি করা হয় আমি শুধুমাত্র সেই ওহির অনুসরণ করি, এর বাইরে আমি কিছু করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসল রহস্য পাওয়া গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন এটা কি নিজের থেকে জেনে শুনে বলেন না আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জেনে তারপরে বলেন? আর ওহির মাধ্যমে জেনে বললে তাকে কি আলিমুল গায়ব বলা যাবে? এবারে আল্লাহর রাসূল বললেন ইন আত্তাবিউ, আল্লাহ তাআলা বলেছেন আপনি জানিয়ে দিন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধুমাত্র ওই জিনিসটারই অনুসরণ করি যা আমার কাছে ওহি করা হয়। এমনি ভাবে সূরায়ে আরাফের 188 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কুল্লা আমলিকু লিনাফসি দর্নাফা ওয়ালা দররা, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি নিজের কোনো উপকার বা কোনো ক্ষতি করতে পারি না। কি স্পষ্ট আয়াত কোরআনের, আল্লাহু আকবার! মানুষ যদি কোরআনটাকে পড়ত তাহলে আর এই সমস্ত বিভ্রান্তকারী ব্যাট পূজারি এই সমস্ত মুশরিক গুলো মুসলিমদের গোমরা করতে পারত না। কোরআন বলছে কুল, আপনি জান বলিয়ে দিন, লা আমলিকু লিনাফসি নাফা ওয়ালা দররা, আমি নিজের জাতের জন্য নিজের ব্যক্তির জন্য ব্যক্তিগতভাবে নিজের কোনো উপকার করতেও পারি না, ক্ষতি করতেও পারি না, আমি নিজেরই কোনো উপকার ক্ষতি করতে পারি না, তোমাদেরও কোনো উপকার ক্ষতি করতে পারবো? ইল্লা মাশা আল্লাহু, আল্লাহ তারা যা চায় ও ছাড়া কিছুই হবে না। এরপরে বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, আমি লাউ মানে কি যদি, আমি যদি গায়েব জানতাম, লাউ মানে যদি, কুনতু আলামুল গায়ব, গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, আমি ভালো জিনিসগুলোকে বেশি করে নিয়ে নিতাম, ওয়ামা মাসানিয়া সুউ, আমাকে কোন খারাপ কিছু স্পর্শ করতে পারতো না, আমা মাসানিয়া সুউ, কোন বিপদ আমাকে স্পর্শ করতে পারতো না, ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন, আমি তো শুধুমাত্র যারা মুমিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দাতা নাজির বাশির, আর জাহান্নাম থেকে সাবধানকারী নাজির, এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই, আমি কারো উপকার করার মালিক নই, আমি কারো ক্ষতি করার মালিক নই, উপকার করার ক্ষতি করার মালিক কে? আমি গায়েব যদি জানতাম, আল্লাহু আকবার! তাহলে বুঝলো যদি কখন বলি, আমি যদি এই কাজটা করতাম তাহলে এটা হতো না, মানে আমি কাজটা করি না, এই তো আল্লাহ তাআলা বলছেন আপনি বলুন লাউ কুনতু আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম তাহলে লাস্তাকসারতু মিনাল খাইর, আমি ভালো ভালো জিনিসগুলোকে বেছে নিতাম, কিন্তু আমি গায়েব জানি না বলে বিপদে পড়েছি। বিপদে পড়েন নাই, আসতেছে একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে এই যে আপনাকে যা কিছু জানাচ্ছি এই সবগুলো গায়েবের খবর। কিসের খবর? আমি ওহির মাধ্যমে আপনাকে জানাই। কোরআনুল কারীমের সূরা হুদের 49 নম্বর আয়াত আল্লাহ বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি, এই সব কিছু গায়েবের খবর, গায়েবের, নুহিহা ইলাইকা, যা আপনার কাছে আমি ওহি করে থাকি, ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে থাকি, নুহিহা ইলাইকা, মা কুনতা তালামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, কি সুন্দর কথা আল্লাহ বলছেন, মা কুনতা তালামুহা, আপনি জানতেন না, আনতা আপনিও জানতেন না, ওয়ালা কওমুকা, আপনার কওমও জানতো না, মিন ক্বাবলি হাযা, এর আগে, আপনার প্রতি ওহি নাজিল করার আগে এই খবরগুলো, মানে আগের যুগের নবীদের খবরগুলো আল্লাহ তাআলা জানাইয়া তারপরে বললেন যে এটা আপনিও জানতেন না, আপনার কওমের লোকেরাও জানতেন না এই ওহি নাজিল করার আগে। তাহলে এতে কি বোঝা গেল? যে আপনি এর আগে জানতেন না, জানলেন কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। সূরা হুদের 49 নম্বর আয়াত। এবারে আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন এর আর কিছু কাহিনী আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি মহিলা দাওয়াত করলো খাওয়ানোর জন্য। ইহুদি মহিলা চক্রান্ত করে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করেছিল, এজন্য সে জানলো যে আল্লাহর নবী সবচেয়ে ভালো কি খেতে পছন্দ করেন, বকরি, বকরির আবার কোন জায়গাটা তাও জেনে নিল, যে সামনের হাত, সামনের পায়ের গোড়া, আর পাজরের হাড্ডির অংশ, এটা আল্লাহ নবী পছন্দ করতেন বেশি, এই জায়গায় ভালো করে বিষ মিশাইল। এরপরে আল্লাহর নবীকে দাওয়াত দিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একজন সাহাবীদেরকে সাথে করে নিয়ে ওই বকরির দাওয়াত খেতে গেলেন। আল্লাহর নবী খেতে বসলেন, সাহাবীরাও খেতে বসলেন, মুখে দিলেন, দুইজন সাহাবি সঙ্গে সঙ্গে মরে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে দেওয়ার পরে তাড়াতাড়ি জিব্রাইল এসে বলছেন তাড়াতাড়ি ফালান, এর মধ্যে বিষ আছে। এবারে জানলেন, আর আগ পর্যন্ত জানলেন না। ও মুসলমান, যদি আল্লাহর নবী গায়েব জানতেন তাহলে বিষ মিশানো বকরি মুখে দিতেন? হাদিসের সব কিতাবগুলোতে পাইবেন, কাহিনী বুখারি মুসলিম সহ হাদিসের সব কিতাবে আসে যে আশাতুল মাসমুমা, বিষাক্ত বিষ মিশ্রিত বকরি আল্লাহর রসুলকে খাওয়ানো হয়েছিল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আক্রান্ত অবস্থায়ও বারবার মাথায় পানি ঢালতেছিলেন, বলছিলেন যে আমার মনে হচ্ছে ওই যে বকরিতে বিষ মিশানো ছিল সেই বিষক্রিয়ার জন্য আমাকে প্রচন্ড আগুনের মতো জ্বালাচ্ছে। এটা ভিন্ন বিষয় যে আল্লাহ তাআলা তার নবীকেও শাহাদাতের মর্যাদা দিবেন, কারণ বিষ মিশ্রিত করে কাউকে হত্যা করা হয় ইমানদারকে, তাহলে সে শহীদের মর্যাদা পায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্যই এই কৌশলটা করেছিলেন। যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে আল্লাহর নবী কি আগের থেকে জানতেন যে বকরিতে বিষ মিশানো আছে? তো যখন জানলেন না, তাহলে আলেমুল গায়ব বলা যাবে? জানলেন কোন সময়? যখন আল্লাহর নবীকে জানানো হলো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে একদল মুনাফিক তোহমাত লাগাল, গাজওয়ায় বনু মুস্তালিক একটা যুদ্ধের নাম। এই যুদ্ধের আল্লাহর নবীর নিয়ম ছিল রাতের প্রথম প্রহরে সফর করতেন, দুপুর রাত্রের দিকে বিশ্রাম নিতেন, আবার শেষ রাত্রে সফর শুরু করতেন। ওই যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে ছিলেন। আল্লাহর নবীর নিয়ম ছিল শেষ রাত্রে আবার সফর শুরু করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হালকা পাতলা, উটের উপরে যে কাজওয়া বলে যে পালকির মতো যে জিনিসটা বসে, এটা বহন করার দায়িত্ব ছিল এক সাহাবীর। উনি মনে করেন আয়েশা বোধহয় ভিতরেই আছে, উনি উটের উপরে রেখে দিলেন, কাফেলা রওনা হয়ে চলে গেল। মূলত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন ইস্তেনজা করার জন্য, বাইরে গিয়েছিলেন, একটু দূরে গিয়েছিলেন। আল্লাহর নবীর নিয়ম ছিল সফরে একজনকে পিছনে দায়িত্ব দিয়ে রাখতেন যে কোনো কিছু রয়ে গেল কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখল যে কাফেলা চলে গেছে, তখন তিনি ওইখানে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এটাই নিয়ম, কেউ যদি হারায়, আমাদের সঙ্গে হজে লোকেরা যায়, আমি হজ কাফেলা নিয়ে আপনারা অনেকে জানেন, এবারও যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই হজ কাফেলা যারা যায় বলে দেয় যদি আপনি হারাইয়ে যান তো যেইখানে হারাইবেন সেখানে থাকবেন, আমরা আপনাকে না পেলে ওখানে দৌড়িয়ে আসবো, আর যদি আপনিও তালাশ করা শুরু করেন আমরাও তালাশ করি, তাহলে কেউ কাউকে পাবে? আল্লাহ, এরা শিখলাম কোত্থেকে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিয়ে গেলেন। উনি আর খোঁজাখুঁজি করতে না গিয়ে উনি যেখান থেকে হারালেন ওখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন। এরপরে যেই সাহাবীর দায়িত্ব ছিল যে কাফেলার কোনো কিছু পড়ে রইল কিনা, ওই সাহাবী যখন দেখলেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে একজন মানুষ, উনি বুঝতে পারলেন যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কেউ না, কারণ আয়েশাকে সে ছোটবেলা দেখেছিল হালকা পাতলা। উনি ওনার উটটাকে বসিয়ে দিলেন, ওনার সেই পালকির মতো যেটা বসা হয় সেটা খুলে দিলেন, আয়েশা ওটায় ঢুকে বসলেন, উনি উটের লাগাম ধরে ওই কাফেলার সঙ্গে গিয়ে মিশলেন। কারণ আল্লাহর নবী যখন আয়েশাকে পাইলেন না তখন ওখানে কাফেলা থামলো, ওই সাহাবিকে কাফেলার সঙ্গে মিশে গেছেন, ঘটনা এই পর্যন্ত। কিন্তু এর পরে মুনাফিক যুগে যুগে আছে না? এই দেখেন না, আমরা কত সামান্য কাজ করি, আমাদের পিছনে কত মুনাফিক লাগা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পিছনে মুনাফিক ছিল কি না? মুনাফিক ছিল, মুনাফিকরা আর বসে নাই, ছড়াইয়ে দিল। আল্লাহর নবীর স্ত্রীর সঙ্গে ওই সাহাবী অপকর্ম করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আয়েশার উপরে তোহমাত দিল যে তিনি এই ব্যভিচারে জেনায় লিপ্ত হয়েছেন, এই অপবাদ দিয়ে আল্লাহর নবীর কান পর্যন্ত ভারী করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে এ পর্যন্ত বললেন, তোমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তওবা করো, আল্লাহ তাআলা তওবা কবুল করে মালিক। কি গভীর অবস্থা! আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এতদিন পর্যন্ত দুঃখ কষ্ট যাই ছিল, আল্লাহর নবীর এই কথা শুনে আমার কষ্ট অনেক বেড়ে গেল। আমি বললাম আমাকে আমার আব্বার ঘরে পৌঁছিয়ে দিন। আব্বার ঘর কার ঘর? আল্লাহর নবীর সবসময়কার বন্ধু ইসলামের সিদ্দিক, আল্লাহু আকবার। এই সিদ্দিক হচ্ছেন আয়েশার আব্বাজান। আমাকে আব্বার ঘরে পাঠিয়ে দিন। আল্লাহর নবী আয়েশাকে আব্বার ঘরে পাঠিয়ে দিলেন। এক মাস পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে আয়েশার কোনো কথা নাই। আল্লাহর নবী আবু বকরের ঘরে যান, বিভিন্ন পরামর্শ করেন আর জিজ্ঞেস করেন কাইফা তিকে, বুখারী হাদিস, সে কেমন আছে? এটা থার্ড পার্সন ভাবে জিজ্ঞেস করা হচ্ছে, এটা একটা অপমানজনক শব্দ। সে কেমন আছে? আল্লাহর নবী ডাইরেক্ট আয়েশার সাথে কথা বলছেন না। এমন এক কঠিন মুহূর্ত অতিক্রম করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আল্লাহর কাছে দোয়া করছিলেন। কারণ আলেমুল গায়েব কে? আয়েশার বিশ্বাস ছিল যে আল্লাহ তো জানেন আমি নির্দোষ, নিশ্চয় আল্লাহ তাআলা তার নবীকে বিষয়টা জানিয়ে দিবেন। কিন্তু নবী কি আলেমুল গায়েব? তাহলে তো প্রথম দিনই বলতেন মিথ্যা কথা। এক মাস অতিক্রম করলো, এরপরে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারিমের আয়াত নাজিল হয়ে গেল। সূরায়ে নূর এর 11 নম্বর আয়াত থেকে শুরু করে 10টা আয়াত নাজিল হয়ে গেল। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম ইলা আখিরিল আয়া। হে নবী, আপনার স্ত্রীর উপরে যারা মিথ্যা তোহমত লাগিয়েছে, ইফকুন বলা হয় মিথ্যা অপবাদকে, যারা মিথ্যা অপবাদ দিল, উসবাতুম মিনকুম, এটা আপনার ভিতরের একদল মানুষ, একদল মুনাফিকরা কাজটা করেছে, লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে আপনি আপনার জন্য ক্ষতিকর মনে করবেন না, আপনার পরিবারের জন্য ক্ষতিকর হবে না, বাল হুয়া খায়রুল লাকুম, এটার মধ্যে আপনাদের জন্য মঙ্গল রয়েছে। এটাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ যদি দেয় কেউ, জেনার অপবাদ কার উপরে দেয়, তাহলে তার শাস্তি কি হবে? 80 দররার বিধান নাজির হলো। আল্লাহর নবী ওই মুনাফিকদেরকে ডেকে 80 দররা মারলেন, এবং কিয়ামত পর্যন্ত যারা একজনের উপরে আর একজনে মিথ্যা তোহমাত দিবে, ব্যভিচারের তোহমাত দিবে, সাক্ষী উপস্থিত করতে পারবে না, তার জন্য কিয়ামত পর্যন্তের জন্য কোরআনের মধ্যে এটা বিধান আকারে নাজিল হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আয়েশার উপর তোহমত লাগালে কঠোর গ্রহণশীল কোরআনশীল আছে। সূরা নূরের কত নম্বর আয়াত বললাম? 11 নম্বর আয়াত থেকে শুরু করে 10 আয়াত। বুখারী মুসলিম হাদিসের যত কিতাব, তাফসিরের যত কিতাব, সব কিতাবে কোরআনের তাফসির করতে গিয়ে এই ঘটনা এসেছে। ও আমার ভাইয়ের, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যদি আলেমুল গায়েব হতেন, আল্লাহ তাআলা যেমন নিজের থেকে জানেন, তাহলে কি এই তোহমাতের ঘটনা বিশ্বাস করতেন? আগার বোদে মুহাম্মাদুন গায়েব দা, আগার বোদে মুহাম্মাদুন গায়েব দা, নাফে জিরাফতে তোহমাতরা বারায়েশা। নবী যদি নিজের থেকে নিজে জানতেন, তাহলে এক মাস পর্যন্ত তার স্ত্রী আয়েশার সঙ্গে কথা বন্ধ রাখার প্রয়োজন হতো না। এক মাস পর্যন্ত আয়েশাকে তার বাপের বাড়ি রাখার প্রয়োজন হতো না। আল্লাহর নবী আয়েশাকে বলতেন না, তুমি অন্যায় করলে তওবা করে থাকো, একথা বলতেন নাকি? পরিষ্কার হয়ে গেল। আরো কত কথা বলবো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন। এরকম সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আল্লাহ তাআলা সবিস্তারে বয়ান করার পরে কি বলছেন? সূরা ইউসুফের 102 নম্বর আয়াত পড়েন, সেখানে লেখা আছে, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা ওয়ামা কুনতা লাদাইহিম ইযা আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এই যে সূরা ইউসুফের কাহিনী আপনাকে শুনাইলাম, এটা গায়েবের খবর, আম্বাইল গায়বে নুহিহি ইলাইকা, আপনার কাছে আমি ওহির মাধ্যমে পৌঁছিয়েছি, আপনার কাছে আমি ওহির মাধ্যমে জানিয়েছি। আমা কুনতা লাদাইহিম, আপনি তো ইউসুফের ভাইদের কাছে ছিলেন না, ইযা আজমাউ আমরাহুম, যখন তারা তাদের সিদ্ধান্ত ঐক্যমতে পৌঁছালো, ইউসুফকে হত্যা করা অথবা কুয়ায় নিক্ষেপ করার চক্রান্ত করলো, ওহুম ইয়ামকুরুন, তারা যখন চক্রান্ত করছিল আপনি তখন তাদের কাছে ছিলেন না, আপনাকে আমি আল্লাহ জানিয়েছি। এই আয়াতে স্পষ্ট করে দিলেন আল্লাহর নবী আলেমুল গায়েব না, বরং আল্লাহ জানিয়েছেন। কে জানিয়েছেন? এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন, সূরা ইউসুফের শুরুতে দেখবেন, বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস, হে নবী, আপনার কাছে আমি ভালো কিস্সা, সবচেয়ে সুন্দর কিস্সা বয়ান করছি। এটাও কিস্সা বলে আপনি আবার এটাকে অমূলক মনে করবেন না। আল্লাহ তো বলছেন, বিমা ওহাইনা ইলাইকা হাদাল কোরআন, এই কোরআন আপনার কাছে যেভাবে ওহী করছি সেইভাবে আপনার কাছে একটা সুন্দর সবচেয়ে ভালো কিস্সা বয়ান করছি, সত্য কিস্সা বয়ান করছি। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদি আপনি এর পূর্বে এর থেকে গাফেল ছিলেন, জানতেন না, জানতেন না। এটা সূরা ইউসুফের একেবারে শুরুর দিকে রাত 4 নম্বর আয়াত। তাহলে শুরুতে বললেন আল্লাহ আপনি এই কিসসা জানতেন না, শেষে বললেন ইউসুফকে হত্যা করার চক্রান্ত যখন করা হলো, তারা যখন ষড়যন্ত্র করছিল আপনি সেখানে উপস্থিত ছিলেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়েছি। কে জানিয়েছেন? এরকম কোরআনে আল্লাহ তারা বলেছেন, সূরায় আদ-দোহার মধ্যে আছে, অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অওয়াজাদাকা বললান ফাহাদা, আপনাকে পথের দিশাহীন আল্লাহ পেয়েছেন, আপনাকে আল্লাহ পথের দিশা দিয়েছেন। দিশা দিয়েছেন কে? হেদায়েত দিয়েছেন কে? এবারে আরো সুন্দরভাবে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, সূরা নজম এর 3-4 নম্বর আয়াত, 53 নম্বর সূরার 3-4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের মনর থেকে তৈরি করে কোন কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, তিনি শুধুমাত্র ওহির পক্ষ থেকে ওহির মাধ্যমে জেনে তারপরে বলেন। কিসের মাধ্যমে বলেন? ওহির মাধ্যমে বলেন। সূরা নজমের 3-4 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হে নবী আপনার কাছে আমার আদেশ নিয়ে আমার রূহ মানে জিব্রাইলকে পাঠিয়েছি, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, মা কুনতা তাদরি, আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস, আপনি কিছুই জানতেন না। আল্লাহ বললেন কিছুই জানতেন না, আমি জিব্রাইলকে পাঠিয়ে তারপরে জানিয়েছি, ওয়ালাকিন জালনাহু নূরান, কিন্তু আপনি কিতাবটাকে আমি কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দিয়েছি, আপনার কাছে পৌঁছে দিয়েছি, ওয়ালাকিন জালনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কিতাবের মাধ্যমে আমার বান্দাদের থেকে যাদেরকে আমি চাই তাদের হেদায়েত দান করি। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। তারা পরিষ্কার করে দিলেন, আপনি জানতেন না ঈমান কি জিনিস, কোরআন কি জিনিস, কিতাব কি জিনিস, কিছুই জানতেন না। জানিয়েছেন কে? এরপরও যদি বলে নবীর আলেমুল গায়েব, মানুষকে বিভ্রান্ত করার জন্য, সেগুলো মুসলিম না মুশরিক? ও আমার ভাইয়েরা, আরো সামনে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় যখন আল্লাহর নবী আটকা পড়ে উমরা করতে বাধা প্রদান করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পাঠাইলেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা মিথ্যা খবর রটিয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। কি খবর ছড়িয়ে দিল? ওসমানকে হত্যা করা হয়েছে। আসলে কি ওসমানকে হত্যা করা হয়েছিল? কিন্তু কি কাণ্ড ঘটে গেল! আল্লাহর নবী যখন হুদাইবিয়ার মাঠে বসে জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, গাছের নিচের থেকে বেরিয়ে আসলেন, তাবুর থেকে বেরিয়ে ডাক দিলেন, ইয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার বা প্রতিশোধ করতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব অথবা আমরা শহীদ হয়ে যাব, এছাড়া আমরা মদিনায় কেউ ফিরে যাব না, এই মর্মে বায়াত করার জন্য কে কে রাজি আছো? 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে সকলে বায়াত করলো, আমরা ওসমান হত্যার বদলা নিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা আমরা শহীদ হয়ে যাব, একটা প্রাণীও মদিনায় ফিরে যাব না। আল্লাহর নবী উসমানের হাত হিসেবে এই বায়াত থেকে উসমান যেন অনুপস্থিত না থাকে সেজন্য নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে বললেন এইটা উসমানের হাত, নিজের হাতকে উসমানের হাত বলে ঘোষণা করেছেন। ও আমার ভাইয়েরা বায়াত হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবীরা মনের আনন্দে শাহাদতের তামান্না নিয়ে কবিতা পড়তে লাগলেন। বুখারীর দ্বিতীয় খণ্ড বড়, নাহনুল্লাযীনা বায়উ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা মুহাম্মাদের হাতে হাত দিয়ে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে অতক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব, জিহাদ চালিয়ে যাব। আমার ভাইয়েরা বায়াত হয়ে গেল, মক্কায় বায়াতের খবর পৌঁছে গেল, মক্কায় জালজালা শুরু হয়ে গেল, মক্কা লোকেরা ভয় পেয়ে গেল। এরপরে ওসমানকেও নিয়ে আসলো আর সন্ধি করার প্রস্তাব করলো। আসলে কি ওসমান শহীদ হয়েছিল? আল্লাহর নবী যে বায়াত নিলেন, এই বায়াতের উপর আল্লাহ তাআলা মোহর লাগিয়ে দিলেন যে কি সুন্দর বায়াত করেছেন মাশা আল্লাহ। এইটা কোন পীর মুরিদির বায়াত ছিল না, বায়াত ছিল কিসের? একজন ওসমানকে বন্দি করা হয়েছে, সেই ওসমানের প্রতিশোধ নেওয়ার জন্য এই বায়াত হয়েছিল। এই বায়াত দিয়ে যারা আজকে পীর মুরিদির বায়াতকে দলিল পেশ করো, লজ্জা করা উচিত। হাজার ওসমান বর্তমানে জেলখানা রয়েছে, মুসলিমদেরকে উলঙ্গ করা হচ্ছে, কোরআনকে পায়খানা ছুড়ে মারা হচ্ছে, মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডুজাতে গুড়ে দেওয়া হচ্ছে, আর কোন বায়াত নাই সেজন্য, বরং ওই বায়াতটাকে নিয়ে লাগাইছে পীর মুরিদির বায়াত, ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখতে হবে, আল্লাহর নবীকে আলেমুল গায়েব বানাবার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছে দিচ্ছে এই লোকগুলো নবীর সুন্নাত নদী আদর্শ মানতে রাজি না, ঠিক কিনা? এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু এসে গেলেন, আল্লাহ নবী বায়াত নিলেন কি জন্য? এখানে ওসমান কি আসলে শহীদ হয়েছিল? এরকমই বলতে যাই, বুখারী শরীফ হাদিস দেখবেন, আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ওরাকা বিন নওফালের কাছে নিয়ে যাওয়া হলো, ওরাকা বিন নওফাল বলল, এ তো হচ্ছে সেই নামুস ফেরেশতা, জিব্রাইল ফেরেশতা, যে মুসার কাছে ওহিনী আসতো। এরপরে ওরাকা বিন নওফাল বলেছিল, হায় ওই দিন যদি আমি জীবিত থাকতাম, যেই দিন তোমাকে তোমার কওমের লোকেরা তোমার দেশ থেকে বের করে দিবে। তখন আল্লাহর নবী কি বলেছিলেন? আল্লাহর নবী বলেছিলেন, আওয়া মুখরিজি ইয়াহুম, বুখারী হিসেবে শুরুতে একেবারে চার নম্বর হাদিসটা পড়বেন, পরিষ্কার লেখা আছে, আওয়া মুখরিজি ইয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? এবারে ওরাকা বিন নওফাল বলছে, হ্যাঁ, তুমি যেই ওহি প্রাপ্ত হয়েছ, যেই নবুয়ত প্রাপ্ত হয়েছ, যেই রেসালতের দায়িত্ব প্রাপ্ত হয়েছ, এই নবুয়ত রেসালতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে যে কেহ আগমন করেছে, তার সঙ্গী তার জাতি দুশ্মনী করেছে, তাকে হত্যা করার চক্রান্ত করেছে, তার দেশ থেকে বের করে দিয়েছে, তোমাকেও সেদিন বের করে দেওয়া হবে, বেশি দূরে নয়। এরপর আবার সে বলল, হায় আমি যদি ওই সময় টাগরা যুবক থাকতাম, তরুণ যুবক থাকতাম, তাহলে আনসুরগান আসরান মুয়াজ্জারা, আমার সর্বশক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করতাম। ওরাকা বিন নওফাল মরে গেল। এরপরে ঠিকই আল্লাহর নবীকে মক্কার থেকে বের করে দেওয়া হয়েছে কিনা, হত্যার চক্রান্ত করা হয়েছে কিনা, কিন্তু ওরাকা বিন নওফাল যখন খবর দিয়েছিলেন, তখন আল্লাহ নবী বলেন, আওয়া মুখরিজি ইয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তাহলে বোঝা গেল নবী কি গায়েব জানতেন? নবী গায়েব জানতেন না। এরকম আমি কত আয়াত বলবো, আয়াত হাদিসে ভরা। আমি শুধু একটা মৌলিক বিষয়ে আজকে আমাদের দেশে আল্লাহর নবীর মহাব্বাতের নামে মহাব্বাত আমরা অবশ্যই করব, সেই মহাব্বাত হবে অনুসরণ করার মাধ্যমে, সেই মহাব্বাত আল্লাহর নবীকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে শিরিক করার মাধ্যমে হতে পারে, ঠিক কিনা? হুদ হুদ পাখি দেখেন না, কোন নবী গায়েব জানত না, হুদ হুদ পাখি চলে গেল, হারাই গেল। ঈসা কে? সুলাইমান আলাইহিস সালাম এইখানে বসে বলতেন, রাজদর বসে হুদহুদকে জবাই করব, নাইলে একটু শাস্তি দেব, আর যদি কোনো গ্রহণযোগ্য কথা বলতে পারে তাহলে মানব। এরপরে হুদহুদ আসলো, এসে বলল, দেখেছি একটা সাবা, মুলকে সাবার এক রানী, সে তাদের বাদশাহ, তাকে লোকেরা সেজদা করে, ওরা শিরকে লিপ্ত আছে। এইটা কি সুলাইমানের খবর ছিল? এরপরে যখন বলল, তারপরে সুলাইমান চিঠি পাঠাইলেন, বোঝা গেল কোন নবী গায়েব জানতেন না, আল্লাহর পক্ষ থেকে জানানো ছাড়া। এজন্য বিষয়টা আজকে ক্লিয়ার করে দেওয়া হলো যে একমাত্র আলিমুল গায়েব কে? আল্লাহ ছাড়া কোন ব্যক্তি না, নবী ওরি অলি বুজুর্গ কেউ কি গায়েব জানে? আল্লাহ তাআলা জানানোর পরে জানেন। কখন জানেন? আল্লাহ তাআলা জানাবার পরে জানেন। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফকে কুয়ার মধ্যে কেনানে ফেলে দেওয়া হলো, ইউসুফের বাবার খবর নাই, নবী ইয়াকুবের খবর নাই। আর যখন 40 বছর পরে মিশরের থেকে ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা দিয়ে দিলেন যে আব্বার চোখে লাগা ভালো হয়ে যাবে, মিশর থেকে যখন ইউসুফের ভাইয়েরা জামা নিয়ে রওনা হয়, তখন মিশরের অত দূর থেকে ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বসে বলে, ইন্নি লা আজিদু রিহা ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, লাউলা আং তুফান্নিদুন, তোমরা আমাকে যদি মানসিক রোগী না বলো, পাগল না বলো, বোকা না বলো, তাহলে আমি বলবো আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, ইউসুফ যখন তোমার বাড়ির পাশে কুয়ার মধ্যে পড়েছিল তখন তুমি ঘ্রাণ পাইলা না, আর এই 40 বছর পরে মিশরের থেকে জামানি রওনা হলো, ঘ্রাণ পাচ্ছ ব্যাপারটা কি? মিশরে যখন যখন কেনানের কুয়ায় ছিল তখন আল্লাহ জানান নাই, আল্লাহ তারা টের পাওয়ার নাই, এজন্য পাই নাই, আর 40 বছর পরে মিশরের থেকে যখন রওনা হয়েছে তখন আল্লাহ তারা আমাকে জানিয়ে দিয়েছেন। বিষয়টা পরিষ্কার হয়ে গেল, নবীরা জানেন কখন? আল্লাহ তারা জানানোর পরে। আল্লাহ তারা জানানো ছাড়া কেউ জানবে? তাহলে পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তারা যে অর্থে আলেমুল গাইব, আল্লাহ তারা নিজের থেকে জানেন, মানুষের অন্তরের খবর জানেন। একটা সমুদ্রের তলদেশে একটা মাছ যদি সাঁতার কাটে সেটা জানেন, আটলান্টিক মহাসাগরের নিচে অথবা গভীর জঙ্গলে একটা পিঁপড়া যদি হাঁটে আল্লাহ এটা জানেন, একটা গাছের পাতা পড়লে তা জানেন, একটা সরিষার দানা পড়লে তা জানেন, সব কিছু নিজের থেকে জানেন এবং শুনেন কে? এই অর্থে কোন নবী, কোন রসুল, কোন টিয়া পাখি, কোন পীর, কোন বুজুর্গ, কোন জিন, কোন ফেরেশতা আলেমুল গায়েব হতে পারে না। যারা নবীদেরকে, ওলিদেরকে, ফেরেশতাদেরকে, জিনদেরকে আলেমুল গায়েব বিশ্বাস করে, তারা আল্লাহর সঙ্গে আল্লাহর সিফাতের মধ্যে, আল্লাহর গুণের মধ্যে শিরিকে লিপ্ত আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে সহি জিনিসটাকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকল প্রকার শিরিক আর বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।